ও প্রিয় নবী নূরের ছবি একবার দেখা দাও, ও প্রিয় নবী নূরের ছবি একবার দেখা দাও। আমায় স্বপ্নেতে গো, আমায় স্বপ্নেতে সঠিক পথের ঠিকানা দেখাও, ও প্রিয় নবী নূরের ছবি একবার দেখা দাও। দুনিয়ার মোহে আছি পড়ে কি করি উপায়, আমার মনেতে গো, আমার মনেতে আর ধ্যানেতে দিনের আলো জ্বালাও, ও প্রিয় নবী নূরের ছবি একবার দেখা দাও। এসেছিলে তুমি যে ওই আরবের বুকে, বারোই রবিউল আউয়ালের শুভহে সাদেকে, আলোই ভোরে ছিল তখন ভুবন এক পলকে, হুরপুরীরা পাগল হলো তোমার ওই রূপে, কোথায় গেলে গো, কোথায় গেলে এটা যদি আমায় বলে দাও। ও প্রিয় নবী নূরের ছবি একবার দেখা দাও। গর্ভে থেকে হারিয়েছো তুমি পিতাকে, শিশুকালে তুমি হারালে মা আমিনাকে, দুধমা করে পাঠালো খোদা দাই হালিমাকে, শত দুঃখেও রাখলো সুখে মোর নবীজিকে, পিতা মাতার গো, পিতা মাতার অভাব বোঝার সুযোগ না পাও, ও প্রিয় নবী নূরের ছবি একবার দেখা দাও। আমায় স্বপ্নেতে গো, আমায় স্বপ্নেতে সঠিক পথের ঠিকানা দেখাও, ও প্রিয় নবী নূরের ছবি একবার দেখা দাও। নবী যখন দিনের দাওয়াত দিতে গিয়েছে, নবীজিকে তায়েফে হাজার বিদ্রুপ করেছে, কাফের বেদিন পাথর ছুড়ে কতই না মেরেছে, মাথা হতে জুতা রক্তে ভেসে দিয়েছে, ও নবীজি গো, ও নবীজি তবু তাদের অভিশাপ না দাও, ও প্রিয় নবী নূরের ছবি একবার। আর দেখা দাও। বিদায় কালে নবীজি বলে শোনো ও আজরাইল, যত কষ্ট আছে সবই আমায় দিয়ে দিন। উম্মতিগণ সইবে কেমনে এ ব্যথা সেদিন, মরণ ব্যথা না পায় যেন তারা কোনো দিন। ও মরে খুদা গো, ও মরে খুদা, উম্মতিদের তুমি মাফ করে দাও। ও প্রিয় নবী নূরের ছবি একবার দেখা দাও। জানি তুমি আজি রয়েছ ওই ঘুমিয়ে মদিনায়, সবার আড়ালে নীরবেতে বালুর বিছানায়। আমি পারব কিনা যেতে আসল ঠিকানায়, যেথায় থাকতে হবে যে গো চিরদিন আমায়। এমনি মেহবুবকে গো, এমনি মেহবুবকে তুমি কাছেতে আজ ডেকে নাও। ও প্রিয় নবী নূরের ছবি একবার দেখা দাও। আমায় স্বপ্নেতে গো, আমায় স্বপ্নেতে সঠিক পথের ঠিকানা দেখাও। ও প্রিয় নবী নূরের ছবি একবার দেখা দাও।